promotion initiative IMC in the Mid Classic presents a radio show for Indian music culture. On microphone, LJ RM. IMC in the Mid Classic presents today Raga CDs of the Month, 726 years of celestial music, a review 2011. We are back again for part 2. Ich begrüße auch wieder die Hörerinnen und Hörer zu dem zweiten Teil unserer Sendung 726 Jahre himmlische Musik. Rückblick 2011. In November 2011, too many of the greatest artists in Indian music have gone, some quietly, some with a global wave of deepest empathies. Nevertheless, all figures have been of importance in the world of Indian classical music. On 5th November died Bhupen Hazarika in Mumbai at the age of 85. Hazarika had a key role for the film industries in Assam, where he was born in 1926. His ambitions were to account an individual cultural identity for the federal state in northeast India. Bhupen Hazarika was an intellectual pioneer in many segments as filmmaker, composer, vocalist, poet, or as lecturer of the culture magazine Gatti. He received the Sangeet Natak Academy Award in 1987 for his personal achievements in Indian folk music. In 1971, Hazarika visited East Berlin for the Political Folk Songs Festival, where he presented his lyrics for the liberation of Bangladesh. We will hear now two Hazarika compositions. The playlist of all our shows you get access on the website imcradio.net/playlists. Am 5. November verstarb Dr. Bhupen Hazarika in Mumbai im Alter von 85 Jahren. Hazarika zählte zu den herausragenden Persönlichkeiten Indiens, ob als Verleger des Kulturmagazins Gatti, als Komponist, Dichter und Sänger oder als Filmemacher. Hazarika prägte maßgeblich die Entwicklung der Filmindustrie in dem nordöstlichen Bundesstaat Assam. Hier wurde der Pionier des assamesischen Kinos auch geboren. Für seinen Beitrag zur indischen Volksmusik erhielt Hazarika im Jahre 1987 den Sangeet Natak Academy Award. 1971 besuchte Hazarika die DDR und nahm am Festival für politische Lieder teil in Ost-Berlin. Hier präsentierte er seine politischen Songs zur Befreiung von Bangladesch. Von Hazarika hören wir nun zwei Kompositionen. Die Playliste zu unserer Sendung finden Sie im Internet unter imcradio.net/playlists. मोर मरमे मरम बिसारी जा मोर मरमे मरम बिसारी जाए जाए मोर मरमे मरम बिसारी जाए बारी थार कैसा पाने मुरी करने आने नुतू नारे बड़े नूई जुगर बतरा लो मोर मरमे मरम बिसारी जाए जाए मोर मरमे मरम बिसारी जाए Thank you.

বহুত গল লগত আছিল রংকি পেহু গগৈ বসুমাতারী রহিম কুর্মি জোতে আছিল ছেত্রী দেওয়ারী হরবন্ত আছিল শিষ্য গুরু তেগ বাহাদুর সবাকে জানবে নিলে জাননে খবর তয় জাননে খবর তয় জাননে খবর তয় জাননে খবর আয়ে দেখুন ভাতর পাতর কাফলে নে যায় ছাত্র হতে দিনে নিখায় পাতর চুমি চাই ধনিয়ে নিতে ভাইটির ঘর বন্তি জ্বলাই বুড়া পিতায় স্টেশন রেলগাড়ি বর্ষায় বুড়া পিতায় স্টেশন রেলগাড়ি বর্ষায় ও সিঞ্জপি থাকায় থাকে ভাই পিতু হে নাই দেশখনে বিশরামর ভাই কিছু হে নাই ঠিকনাটার নুহু মাহর সুদা হল ঘর মোর ভাই তিনু মাহর জাননে খবর তার জাননে খবর তার জাননে খবর সংবিধানর বাধ্য বাধকতার পরিবেশ হাজার জনের রক্ত নদী বলে অসম পিরাতির হত্যা যেন পুনর নহয় যদি হয় ভারত তো হবে প্রলয় জিভে শ্রমিক জীব পিতা আর যে কবর ও ভাই ঠিক দেখো যদি দিবিনে খবর তার দিবিনে খবর তার দিবিনে খবর ও জুয়ে পুরা তিরাশি নির্বাচনের বছর ভাই তিনু জাননে খবর তার জাননে খবর তার জাননে খবর তার জাননে খবর Without being noticed in the public heavily, one of the most versed maestros on the tabla became silent forever on 20th November in London. Pandit Chandra Sahai was one of the very few percussionists of highest virtuosity. Chandra Sahai was a descendant of Ram Sahai, the founder of the Benares style of tabla playing in the 19th century. Already at the age of 9, Chandra Sahai became a professional. Aside the Surat maestro Ali Akbar Khan, he attracted care and attention. In 1965, at the age of 30, Chandra Sahai founded an institute for training in classical music and dance. The Pandit Ram Sahai Sangeet Vidyalaya is located in Benares. I will present now two tabla compositions, so-called tokras, second one with improvisations, which were recorded in 2004 at the Saptak Music Festival. Chandra Sahai was accompanied by his son Vishnu Sahai. Am 20. November verstummte die Tabla von Pandit Chandra Sahai für immer. Er verschied im Alter von 76 Jahren in London. Chandra Sahai gehörte zu den wenigen Perkussionisten, die höchste Virtuosität auszeichnet. Er war der Urenkel von Ram Sahai, dem Begründer des Benares-Stiles im Tablaspiel im 19. Jahrhundert. Schon mit 9 begann die professionelle Musikerlaufbahn von Chandra Sahai. Als Begleitung der Sarod-Legende Ali Akbar Khan machte er auf sich aufmerksam. Im Jahre 1965, im Alter von 30 Jahren, gründete Chandra Sahai ein Institut zur Ausbildung in der indischen Klassik und im indischen Tanz. Das Pandit Ram Sahai Sangeet Vidyalaya besteht noch heute in Benares. Von Chandra Sahai werden wir nun zwei Tabla-Kompositionen hören, sogenannte Tukras, die zweite mit Improvisationen, die im Jahre 2004 beim Saptak Music Festival aufgenommen wurden. Chandra Sahai wird von seinem Sohn Vishnu Sahai begleitet. टुकड़ा है